আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা দেখব সুচরিত্রতা ও ইমানের সম্পর্ক কি। প্রথমত ইমান কাকে বলে আপনাদেরকে জানতে হবে। ইমান কাকে বলে? ইমানের মানে হচ্ছে বিশ্বাস, মনের বিশ্বাসকে ইমান বলে। ইমানের সংজ্ঞা কি আপনারা নিশ্চয়ই জানেন, যে মানুষের ভিতরে যে ইমান আছে সেই ইমানের রুকুন কয়টা? ছয়টা। আল্লাহর প্রতি ইমান, ফেরেশতার প্রতি ইমান, আম্বিয়া নবীগণের প্রতি ইমান, কিতাব সমূহের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, তকদিরের ভালো মন্দের প্রতি ইমান। এই ছটাই কি যথেষ্ট? না, এই ছটা হচ্ছে রুকুন, খুঁটি। বাকি আরো অনেক কিছু আছে যার উপরে ইমান রাখতে হবে। আর মৌলিকভাবে ইমান হচ্ছে তিনটে সমষ্টির নাম। সেটা কি? অন্তরে বিশ্বাস করতে হবে আগে, এটাই তো মূল। তারপরে সেটা মুখে স্বীকার করতে হবে, তারপরে যেটা স্বীকার করলেন সেটা কাজে পরিণত করে দেখাতে হবে। আর এই কাজে পরিণত করে দেখাতে গিয়ে ইমান কম বেশি হয়। কারণ ইমান সবারই ইমান কি সমান? না, ভালো কাজ করলে ইমান বাড়বে, খারাপ কাজ করলে ইমান কমে যাবে। তো চরিত্রের সাথে ইমানের সম্পর্ক কি যদি আপনি জানতে চান, তো আপনি বুঝতে পারবেন, দেখতে পাবেন যে পুরোপুরি মানে ওতপ্রোতভাবে জড়িত, যেভাবে বলা হয় অঙ্গাঙ্গিভাবে জড়িত ইমান এবং আখলাক। কারণ মুসলিমের সচ্চরিত্রতা কোন মজহাবি মতবাদ নয়, কোন দলে দলীয় মতবাদ নয়, কোন বৈয়াক্তিক সুবিধাবাদ নয়, এবং তা কোন পরিবেশগত আচার আচরণ অনুষ্ঠান এসব কিছু না। পরিবর্তনের ফলে চরিত্রের পরিবর্তন ঘটবে এরকম না। আসলে সচ্চরিত্রতা হল সঠিক ইমান থেকে বিকীর্ণ আলো, যা মুমিনের দেহ ও মনকে আলোকিত করে। সুচরিত্র কোন বিচ্ছিন্ন মাহাত্ম্য মহত্ত্ব নয়, বরং তা একটি শিকলের কয়েকটি কড়া, আকিদা ইবাদত ও ব্যবহার। কি? যেমন একটা মালার মধ্যে কয়েকটা দানা থাকে, একটা শিকলের মধ্যে কয়েকটা আংটা কড়া এভাবে থাকে। তো আকিদা ইবাদত আর চরিত্র, সুচরিত্র, এই তিনটে মিলে একটা মালা মনে করুন, একটা শিকল। অতএব একটাকে অপর থেকে বিচ্ছিন্ন করলে আপনার কোনো লাভ হবে না। সেই ইবাদতের কোনো লাভ নেই যে ইবাদতে আকিদা নেই, আর সেই আখলাক বা চরিত্রে কোনো লাভ নেই যে আখলাকে আকিদা নেই বা ইবাদত নেই। অবশ্য অধিকাংশ ইবাদতই হচ্ছে আখলাক, চরিত্র, তো এক অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মুসলিমের আকিদা সচ্চরিত্রতার সাথে সম্পৃক্ত, তার ইবাদত সচ্চরিত্রতার সাথে জড়িত, এবং তার আচার আচরণ ও সুন্দর চরিত্রের সাথে মিলিত ও যুক্ত। এগুলির মধ্যে কোন একটাতে ত্রুটি ঘটলে মুমিনের ইমানে ত্রুটি ঘটে, চরিত্রে ত্রুটি ঘটলে ইমানে ত্রুটি ঘটবে। আর ইমান তো কাকে বললাম যে ইমান কমে বাড়ে? কিসে বাড়ে? ভালো কাজ করলে বাড়বে, আর খারাপ কাজ করলে কমবে। তাহলেই আপনি যদি চরিত্রে কোন দিকে কম হন তো আপনার ইমান কমে যাবে। এর উদাহরণ আপনি পেতে পারেন হাদিসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন কেউ ব্যভিচার করে তখন এমন হতে পারে না যে সে মুমিন হয়ে ব্যভিচার করে। তার কারণ হচ্ছে মোমেন ব্যবচার করতে পারে না, মোমেন অবস্থায় ব্যবচার করতে পারে না। যদি কোন মোমেন ব্যবচার করে করছে, তাহলে জানবেন তার ইমান তার ভিতরে নেই। বলা হয় যে বের হয়ে যায় মেঘ, আকাশে মেঘের মতো থাকে, তারপর যখন ব্যবচার থেকে ফিরে আসে তখন আবার ইমান চলে আসে। আর কমসে কম এটা আপনি বুঝবেন যে যে ব্যভিচারী হবে তার ইমান পরিপূর্ণ ইমান নয়, পরিপূর্ণ ইমান নয়। নচেত বেশ্যার মেয়ে কিভাবে ক্ষমা পাবে, তাই না? বেশ্যা যাচ্ছিল কুকুরকে পানি পান করিয়ে, সে ক্ষমা পেয়ে গেল কি করে? ইমান থাকবে তবে তো সে ক্ষমা পাবে। ইমান যদি মোটেই না থাকে তো ক্ষমা পাওয়ার প্রশ্নই আসে না, তাই না? সে তওবা করেনি, কিছু নেই, খালি পানি পান করানোর জন্য সে বেহেশতে গেল। তাহলে তার ভিতরে ইমান ছিল কিন্তু পাপ ছিল, সে পাপের কারণে হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন কিন্তু ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারতেন। এই জন্য যে চুরি করে সে মোমেন থাকা অবস্থায় চুরি করে না, হতে পারে না যে সে মোমেন আছে অথচ সে চুরি করছে। আর যে মদ খাচ্ছে এমন হতে পারে না যে সে মদ খাওয়া অবস্থায় ইমান আছে, মোমেন হয়ে মদ খাচ্ছে, এটা অসম্ভব। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে চরিত্র, চুরি করা দুশ্চরিত্রের কাজ, ব্যভিচার করা দুশ্চরিত্রের কাজ, মদ খাওয়া দুশ্চরিত্রের কাজ। আর যখন এই কাজগুলো করবে তার ইমান কি হয়ে যাবে? সে মোমেন অবস্থায় থাকতে পারছে না, পারবে না, পরিপূর্ণ মোমেন মিথ্যা বলতে পারে না। যে মোমেন হবে সে কোনোদিন মিথ্যা বলবে না, মানে হুজুর বলে তো না, কিন্তু মিথ্যা বলা অভ্যেস হল কাফেরদের এবং মোনাফেকদের, মিথ্যা বলা অভ্যেস মোমেনের না। কোরআন বলছে ইন্নামা ইফতারিল কাযিবাল্লাযিনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না তারা কি কাফের না? তারা কাফের। আল্লাহ বলছেন তারাই শুধু মিথ্যা উদ্ভাবন করে এবং তারাই মিথ্যাবাদী। তাহলে মিথ্যা বলা অভ্যেস কাদের? কাফেরদের। পূর্ণাঙ্গ মুমিন সর্বদা অভিশাপকারী হতে পারে না। দেখবেন কথায় কথায় লান্তান, আল্লাহ তোকে জাহান্নামে, আল্লাহ জাহান্নামে, এই তো উলাউটা, এই তুই নামুনি, এই তো অমুক তম, নানা রকম করে কথায় কথায় দেখবেন অনেকে অভিশাপ দেখ, আল্লাহ তোকে ধ্বংস করুক, আল্লাহ তোকে অভিশাপ, কথায় কথায় অভিশাপ কোন মোমেন দিতে পারে না। মোমেন মানে অভিশাপ দেওয়াটা হচ্ছে হত্যা করার মতো, কারণ অনেক সময় অভিশাপ লেগে গেলে সে বাস ধ্বংস হয়ে যাবে। অতএব কথায় কথায় মোমেন লানতান করতে পারে না, লানত করতে পারে না, অভিশাপ দিতে পারে না, বদদোয়া দিতে পারে না। এর কথা হাদিসে আছে, এমন করলে জানতে হবে তার ইমান পূর্ণাঙ্গ নয়। যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তা যদি অপরের জন্য পছন্দ না করে তাহলে সেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না। দেখেন আমি নিজের জন্য যা পছন্দ করি আপনার জন্য পছন্দ করি, এটা হচ্ছে কি? সচ্চরিত্রতা। আসুন আসুন আপনি এখানে বসুন, আমি পছন্দ করি নরম গদিতে, আমি ভালো চেয়ারটা নিয়ে বসবো। এখন এসেই আমি ভালো চেয়ারে বসলাম, আপনি এক কাঠের চেয়ারে, শক্ত চেয়ারে বসলেন, এটা হলো কি? যে আমি নিজের জন্য নিজেকে ভালোবাসলাম, আপনাকে ভালোবাসলাম না। কিন্তু আমি যদি ভালো পুণ্যের মোমেন হতাম তাহলে আমি নরম চেয়ারটা আপনাকে ছাড়তাম আর শক্ত চেয়ারটা আমি নিতাম, কারণ আমিও নরম চেয়ারে বসতে ভালোবাসি। এ হচ্ছে মোমেনের চরিত্র। কিন্তু এর বিপরীত যদি কেউ হয় তার ইমান তাহলে পরিপূর্ণ নয় জানতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আব্দুন হাত্তা ইউহিব্বা লিজারিহি আও ক্বালা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তার মানে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য বা প্রতিবেশীর জন্য তাই ভালোবেসেছে যা নিজের জন্য বাসে। অনুরূপ সেই ব্যক্তির ইমানও অসম্পূর্ণ যে পেট পূর্ণ খায় অথচ পাশে তার প্রতিবেশী উপবাসে থাকে, না খেয়ে থাকে। আপনি খবর নিলেন না, জানছেন যে পাশের বাড়ির লোকের ঘরে ভাত নেই, খেতে পায় না, আর আপনি পেট পূর্ণ খেয়ে শুয়ে গেলেন। আপনার ঘরে ভাত আছে ইচ্ছা করলে দিতে পারতেন, আপনার ঘরে চাল আছে ইচ্ছা করলে তাদেরকে রান্না করার জন্য দিতে পারতেন, কিন্তু আপনি দিলেন না, আপনি খেলেন বাস নিজের চিন্তা খালি। একে বলে আত্মকেন্দ্রিক, জানতে না পারলে আলাদা কথা, কিন্তু আপনি জানছেন, তা সত্ত্বেও আপনি এমন আত্মকেন্দ্রিক যে আপনি নিজের কথাটাই শুধু ভাবেন, আপনি নিজে নিজের চিন্তা করেন, কারো অপরের চিন্তা করেন না। পাশের বাড়িতে ভাত হয় না আর আপনি পেট পুড়ে খেয়ে ঘুম মারছেন, আপনার ইমান, আপনি বললেন আমি মোমেন কিন্তু আপনার ইমান পরিপূর্ণ ইমান নয়। দেখেন এটা হচ্ছে সচ্চরিত্রতার কাজ, যে আপনি খোঁজে রাখবেন, বিশেষ করে প্রতিবেশী যদি হয় তাহলে আপনি খুঁজেবেন। দেখবেন সারা বিশ্বে অনেকে খেতে পারছে না, দেখবেন কখনো কখনো ফেসবুকে আপনার নেটে দেখায় সোমালিয়া, তারপর আফ্রিকাতে লোক খেতে পায় না, শুকিয়ে গেছে, প্লেট নিয়ে বসে আছে, কিংবা ওই ডাস্টবিন থেকে তুলে খাচ্ছে। আর পাশেই একটা ছবি দিয়েছে আরবের কোন বিশাল একটা পার্টিতে, সেখানে বড় বড় উট, খাসি, গোটা গোটা খাসি, আর চাল ভাত নষ্ট হচ্ছে। এইভাবে ফেলে দিচ্ছে, তাই না? তো সৌদি আরবের লোকেরা যদি না ফেলে ওইটাকে আফ্রিকায় পাঠাতে চায়, এটা কি সম্ভব? কিন্তু আমরা তুলনা করছি কার সাথে কাকে, আফ্রিকায় কে খেতে পাচ্ছে না, চিন্তা আমাদের করা দরকার, যেভাবে পাঠানো দরকার সেভাবে পাঠানো যাবে। কিন্তু আমি ভাতগুলো ফেলছি, এখানে খাবার লোক নেই, এখানে ফেলতেই হবে, সেটা কি ওখানে পাঠানো যাবে? তুমি যে ছবি বানাচ্ছ দিচ্ছ, যাও নিয়ে এসো, নিয়ে এখান থেকে নিয়ে পাঠাও। মানে সবাই তো সবার চিন্তা করতে পারে না, আমাদের সবারই চিন্তা না। আপনি কমসে কম যতটা আপনার ক্ষমতা আছে আপনার এরিয়ার ভিতরে, আপনার জানাশোনার ভিতরে, এখন সব থেকে আপনার নিকট আত্মীয়র ভিতরে আপনি এটা খবর নেবেন, তারপর আত্মীয় স্বজনের ভিতরে, তারপর প্রতিবেশীর ভিতরে। আবার প্রতিবেশী যদি আত্মীয় হয় তো ডবল ভাগ হয়ে গেল। তো প্রতিবেশীর খবর নেবেন যে সে পেট পুড়ে খেতে পাচ্ছে না পাচ্ছে না, নাকি উপোস করে তার দিন রাত অতিবাহিত হচ্ছে। যদি আপনি জানাশোনা সত্ত্বেও আপনি নিজে পেট পুড়ে খান, প্রতিবেশীর খবর খেয়াল না রাখেন, তাহলে আপনার ইমান কি? অসম্পূর্ণ ইমান, পরিপূর্ণ ইমান নয়। আল্লাহ ইলাই উমেন, ওল্লাহ ইলাই উমেন, ওল্লাহ ইলাই উমেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কসম খেয়ে বললেন, আল্লাহর কসম সে মোমেন নয়, আল্লাহর কসম সে মোমেন নয়, আল্লাহর কসম সে মোমেন নয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কে সে যে মোমেন নয়? বললেন, আল্লাযী লা ইয়ামানু জারহু, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা। হে আল্লাহ রসুল, তিনি বললেন যে লোকের সে কে? তিনি বললেন, লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে থাকে না। এও হচ্ছে এক প্রকার লোক যে নিজের প্রতিবেশীকে কষ্ট দেয়, এক তো খাবার খোঁজ নেয় না, আর দ্বিতীয় হচ্ছে কি, প্রতিবেশীকে উল্টে কষ্ট দেয়, সেও মোমেন হতে পারে না, মানে পরিপূর্ণ মোমেন হতে পারে না। তারপর বলা হল সুচরিত্র মানুষের ইমানের দলিল, চরিত্রবান মুসলিম ইমানের মুমিন। তার মানে যে যত বেশি চরিত্রবান সে তত বড় মুমিন, আর যে যত বেশি পরিপূর্ণ মুমিন সে তত বড় সুচরিত্রবান মানুষ, চাহে পুরুষ হোক কিংবা মহিলা হোক। আমরা তো আগে শুনেছেন মহিলার ব্যাপারে যে এক মহিলা নামাজ রোজা খুব বেশি করে কিন্তু চরিত্র ভালো না, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার খারাপ করে, তখন বললেন ও জাহান্নামে যাবে। আর উল্টো দিকে আর একজনের কথা বললেন, নফল নামাজ রোজা তত বেশি করতে পারে না কিন্তু প্রতিবেশীদের সঙ্গে, প্রতিবেশিনীর সঙ্গে ব্যবহার খুব সুন্দর, বলে ও জান্নাতে যাবে। তো চরিত্রবান, চরিত্রবতী পুরুষ এবং নারী সকলের ক্ষেত্রে একই কথা। সেটা হচ্ছে কি, তার যত ইমান বেশি হবে তার চরিত্র তত ভালো হবে, আর যার যত চরিত্র সুন্দর হবে তার ইমান তত পরিপূর্ণ হবে। এটা আপনাদেরকে মানতে হবে বা আমাদেরকে মানতে হবে। ইমানের সাথে সুচরিত্রের নিগুড় সম্পর্ক আছে বলেই মহান আল্লাহ ইমানের কথা উল্লেখ করে মুমিনকে সম্বোধন করে বলেছেন এবং চরিত্রবান হতে বলেছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ইমানদাররা। ইমানের খেই ধরে আল্লাহ তাআলা আহ্বান করেছেন, ইমানের খেই ধরে আল্লাহ ডাক দিচ্ছেন, আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মাসাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তাদের সঙ্গী হবে কার সঙ্গে ওঠা বসা করবে, যে সত্যবাদী, যে সততা পরায়ণ, তার সঙ্গে ওঠা বসা করো। এ হল সচ্চরিত্রতা। সুতরাং শক্তিশালী ইমান শক্তিশালী সচ্চরিত্রতা সৃষ্টি করে, আর চারিত্রিক অবক্ষয় ইমানে ক্ষয় ও ধ্বস আনয়ন করে। উদাহরণস্বরূপ লজ্জাশীলতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হায়া ওয়াল ইমান কুরিনা জামিয়ান, ফাইজা রুফে আহাদুহুমা রুফে আল আখর। লজ্জাশীলতা এবং ইমান একসঙ্গে কি করা আছে, লজ্জাশীলতা এবং ইমান একসঙ্গে আপনার গাঁথা আছে, একই সূত্রে গাঁথা, একটা চলে গেলে অপরটাও চলে যায়। তার মানে ইমান চলে গেলে লজ্জাও চলে যাবে, লজ্জা চলে গেলে ইমানও চলে যাবে। নির্লজ্জ হচ্ছে ইমান হারা, তার মানে তার ইমান পরিপূর্ণ ইমান নয়। যদি কারো ইমান থাকে তাহলে সে কাজ করবে না, আর যে কাজ করে তার ইমান পরিপূর্ণ হতে পারে না। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না মিম্মা আদরাকা আন-নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা, নুবুওয়াত পুরনো নুবুওয়াতের যে কথা, তার মধ্যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তুমি লজ্জা না করো তাহলে তুমি যাচ্ছে তাই করতে পারো। তার মানে তোমার লজ্জা থাকলে পরে তুমি এ কাজ করতে না, তার মানে হচ্ছে যে কাজটা করা তোমার জন্য উচিত না। আর যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইয়াকউদান্না আলা মাঈদাতিন ইউদারু আলাইহা বিল খামর ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইয়াদখুলু আল হাম্মামা ইল্লা বিইজারিন ওমান কানাত তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা তাদখুলুল হাম্মাম। দেখেন এই কাজগুলো সে করতে পারে না যার ইমান আছে। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যার ইমান আছে, যে ইমান আল্লাহর প্রতি ইমান রাখে, আখিরাতের প্রতি ইমান রাখে, তার এই কাজগুলো করা উচিত না, কারণ ইমান আছে। আর ইমান না থাকলে সে করবে। যেমন কি কি কাজ বলা হলো, যে আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন অবশ্যই এমন ভোজনে বা এমন দস্তরখানে না বসে যাতে মদ্য পরিবেশিত হয়। এমন কোন দাওয়াতে যাওয়া যাবে না যে দাওয়াতে কি খাওয়ানো হয়, মদ খাওয়ানো হয়। আপনি অনেকেই জিজ্ঞেস করে মুসলিমদের বিয়েতে যাওয়া যাবে কিনা, আরে মুসলিমদের বিয়ে তো মদ খাওয়ানো হয়, তাই না? যদি আপনার পাশে মদ খাওয়ানো হয়, আর আজকাল তো মাশাআল্লাহ ছেলে মেয়ে একসাথে বসিয়ে দিচ্ছে, বদযাত্রী আগে ছেলেরা ছিল, এখন বদযাত্রী সাথে মেয়েরাও সামিল হয়ে গেছে, আদা আদি হয়ে গেছে। আবার এমন যুগ আসছে, সে যুগ আছিল বাসি বলে আবার দেখবেন যে মেয়েরাই বেশি বদযাত্রী, তাই না? একসাথে খাওয়াচ্ছে, মুসলিম অমুসলিম এক জায়গায় বসিয়ে খাওয়াচ্ছে, আর সেখানে মদ পরিবেশিত হচ্ছে। যদি সেরকম মজলিসে আপনি দাওয়াত, আপনার দাওয়াত থাকে, আপনি সেই দাওয়াত খাবেন না, যাবেন না, সে দাওয়াতে বসবেন না, যদি আপনার ইমান থাকে। হুজুর ফ্লাইটে কি হবে? ফ্লাইটে পাশাপাশি কটা সিট? চারটে কেন? কোন কোন এতে লম্বা লাইনে নটা সিট আছে, মাঝখানে পাঁচটা, হ্যাঁ মাঝখানে লম্বা করে লাইন, পাশাপাশি সব খাচ্ছে, পাশে মদ খাচ্ছে, এপাশে মদ, গতবার ফ্লাইটে গেলাম তো এপাশে একজন মদ খাচ্ছে, এপাশে একজন মদ খাচ্ছে। এবার কি করবেন? হাদিস মানবেন? পারবেন হাদিস মানতে? তাহলে ঝাঁপ দেন প্লান থেকে। আল্লাহুল মুস্তাহান। মুসলিম দেশের ফ্লাইটেও, তবে আলহামদুলিল্লাহ সৌদি আরবের ফ্লাইটে এটা নিষিদ্ধ, এটা হয় না। বাংলাদেশ বিমানেও মদ খাওয়ার সিস্টেম নেই, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু যাদের আছে, যারা রেখেছে, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে হিসাব দেবে। যদি আপনি এমন জায়গায় যান যেখান থেকে চলে আসতে পারবেন, আপনি সেখান থেকে চলে আসুন, যত বড়ই দাওয়াত হোক, যেখানে মদ পরিবেশিত হচ্ছে, যেহেতু মদ হচ্ছে হারাম, সেখানে আপনি থাকবেন না, খাবেন না। তেমনি দাওয়াতে গিয়ে দেখলেন সেখানে ভিডিও চলছে, সেখানে নোংরা ফিল্ম চলছে, আপনি থাকবেন না, সেসব দাওয়াত আপনি নেবেন না। আর কি, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন সাধারণ গোসলখানায় বিবস্ত্র হয়ে প্রবেশ না করে। সাধারণ গোসলখানায়, যেমন আমাদের নদীর ঘাট, পুকুরের ঘাট, সমুদ্রের ধার, সমুদ্র তীরে দেখেছেন উলঙ্গ হয়ে। আজকাল তো মেয়েরা শুধু, হ্যাঁ, দুটো কয়েঞ্চি হবে, চার ইঞ্চি বোধহয়, চার ইঞ্চিও হবে না, খালি দুই জায়গাতে কয়েঞ্চি করে কাপড় আছে আর গোটা দেহ খোলা। তেমনি পুরুষও, পুরুষের আবার এক জায়গাতে সামান্য ঢাকা থাকে, বাকি গোটা দেহ খোলা। তো এটা কি এইরকম গোসলখানাতে বা গোসলের জায়গাতে তোমরা প্রবেশ করবে না, আম গোসলখানাতে প্রবেশ করবে না। তাই আম গোসলখানা বলতে শুধু ছেলে আর ছেলে, এখানে ছেলে মেয়ে একসাথে না। এই জন্য হাদিসে নিষেধ আছে যে মেয়েদেরকে অনুমতি দিও না, তারা যেন আম গোসলখানায় গোসল করে। এখন আমরা আম গোসলখানা বলতে, সেই যুগের গোসলখানা ছিল, বিভিন্ন খাস ছিল, গোসল করার ব্যবস্থা ছিল। আমাদের এখন বর্তমানে পুকুরের ঘাট, নদীর ঘাট দেখেছেন, ছেলে মেয়ে সব একসাথে গোসল করছে। আর সেই সময়ে কাপড়ের অবস্থা কি জানেন তো, সেই সময়ে কাপড় পাল্টানো হয়, গা মোছা, শরীর মোছা হয়, পানি থেকে উঠলে মহিলাকে দেখে কেমন লাগে, পুরুষকে দেখতে কেমন লাগবে, তো বুঝতেই পাচ্ছেন। তো এই অবস্থায় মানে কিছু সমস্যা আছে, সেই সমস্যা যাতে না ঘটে তার জন্য যাদের ইমান আছে তারা কিন্তু ওইসব জায়গায় যাবে না, যে সমস্ত জায়গা হচ্ছে নোংরা জায়গা, খারাপ জায়গা, এইসব জায়গাতে সে বা তারা যাবে না। মোট কথা হল, যদি ইমান থাকে সে যাবে না। আর ওই যে মহিলার জন্য খাস করে বলা হয়েছে, সে যেন সাধারণ গোসলখানায় প্রবেশ না করে। খবরদার, আপনার স্ত্রীকে সাধারণ গোসলখানায় গোসল করতে অনুমতি দেবেন না। পুকুর ঘাটে যাতে গোসল করে, যেখানে পুরুষরা আসে সেখানে যেতে দেবেন না, বরং বাড়িতে পানি তুলে নিয়ে এসে, পুকুর থেকে পানি তুলে নিয়ে এসে বাড়িতে গোসল করুক। সুবিধা হবে না, এই হবে না, কাপড় ধোয়া হবে না, মহিলারা বহু কিছু বলবে। কিন্তু যদি আপনার ইমান থাকে আপনি এটা করবেন, কারণ ইজ্জত হলো বড় জিনিস, তাই না? এই জন্য বলে আমাদের দেশে বলে যে বাড়িতে দুটো জিনিস হলো ইজ্জতের জিনিস, কি কি বলুন তো? হ্যাঁ, বাদশাহ নম্বর এক, বাড়ির ইজ্জত হলো দুটো জিনিস, সেই দুটো জিনিস থাকলে বাড়ির মহিলাদের ইজ্জত, পুরুষদেরও ইজ্জত মিটে যায়। এক নম্বর হলো কি? বাথরুম, মাশাআল্লাহ। এক নম্বর হলো বাথরুম, আর দুই নম্বরটা কি? বাথরুমটা চলবে কি করে? দু নম্বর হচ্ছে পানির ব্যবস্থা। তাহলে কল আর বাথরুম এই দুটো থাকলে মাশাআল্লাহ মহিলাদের আরাম আর মহিলাদের ইজ্জত বাঁচবে। না হয় আমাদের দেশে সাধারণত গরিব মানুষদের থাকে না, তারা বাইরে গিয়ে পায়খানা করে আসে, ফাঁকা মাঠে গিয়ে বা কোথাও আড়ে ঝোপে, পায় তো পায় না হয়তো বুঝতেই পারছেন। ট্রেনে যেতে যেতে দেখেন আপনি, ট্রেনে যাওয়ার সময় আপনি দেখেছেন কত দৃশ্য, যেখানে বাইরে সব পায়খানা পোষা পায়খানা করছে। আর ধর দু নম্বর পানি আনতে কলসি করে আল্লাহ আকবর কত দূর যেতে হয়, ওই পুকুর ঘাট থেকে না হয় কোথায় কল আছে সেখান থেকে, না হয় কুয়া আছে সেখান থেকে পানি আনতে হয়। এতে মহিলাদের ইজ্জত চলে যায়, মান সম্মান চলে যায়, এ হচ্ছে ইজ্জতের জিনিস। সুতরাং যে যার ইমান থাকবে সে নিজে প্রথমেই সৌদি আরবে এসে প্রথমেই ঘর বানাবে ঠিকই, কিন্তু সাথে সাথে যেটা আসল কাজ সেটা হচ্ছে কল আর বাথরুম, পানির ব্যবস্থা আগে করবে এবং বাথরুম করবে, যাতে মহিলা বাইরে না যায়, যেতে না হয়, কারণ তাতেই তার ইজ্জতহানি হওয়ার কথা আছে। তারপরে কার কোন ব্যক্তি যে এমন কাজ করলে যার ইমান থাকে না, বা ইমান থাকলে তার করা উচিত, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন নিজের মেহমানের কি করে, খাতির করে। মেহমানের খাতির বুঝতে পাচ্ছেন? মেহমানের খাতির বোঝেন না? মেহমানের আপ্যায়ন বোঝেন না? আপ্যায়ন বোঝেন? এক্ষেত্রে বাংলাটা বুঝলেন মাশাআল্লাহ। মেহমান এলো, অনেক সময় খেয়াল করা হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, ঠিক মতো খেতে দেওয়া হয় না, ঠিক মতো তার জন্য যে কইরে ডিম নিয়ে কি মুরগি কর ইত্যাদি এসব খেয়াল করা হয় না, একটা কিছু দিলেন খাতির মানে সম্মান হয় না, আপ্যায়ন করা হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার ইমান আছে সে মেহমানের কি করবে, আপ্যায়ন করবে বা খাতির করবে বা তার সম্মান করবে। অমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যার ইমান আছে সে নিজের আত্মীয়তার বন্ধন বজায় রাখবে, ভাইয়ের সাথে, বোনের সাথে, মা বাপের সাথে, চাচাদের সাথে আত্মীয়তার বন্ধন বজায় রাখবে যদি ইমান থাকে। তার মানে হচ্ছে ইমান না, যদি আত্মীয়তার বন্ধন বজায় না রাখে তাহলে ইমান কি হবে? অসম্পূর্ণ হবে। তারপরে আরেকটা কথা বলা হয়েছে, অমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, গ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্রগ্র মোমেন হলে সবসময় গিরগির গিরগির করতেই থাকবে, যা মন তাই বলছো। আর যারা বেশি বলে তারা কি করে, যারা বেশি বলে তারা ভুল ভাল বলে, মিথ্যা বলে, হ্যাঁ বাজে কথা বলে। আর যারা অল্প কথা বলে তারা ওজন ওজন করে কথা বলে, তাই না? তাদের কথা দামি কথা হয়, আর বেশি বকলে আপনার ভুল বকা হয়। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন মহিলার জন্য, সেই মহিলার জন্য হালাল নয় যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালে বিশ্বাস রাখে, জান্নাত জাহান্নামে বিশ্বাস রাখে। কি করা হালাল নয়? আনতুসাফিরা মাসিরাতা ইয়ামিন ওয়া লাইলা ইল্লা মা যী মাহরামিন আলাইহা। মাহরাম ছাড়া এখানে একদিন এক রাতের কথা আছে, কোন কোন হাদিসে কোন শর্তই নেই। যে কোনো সফর মহিলা যে কোনো সফরে একাকিনী সফর করতে পারে না। এই যে আমাদের ফ্লাইটে আসছি আমরা করতে, হ্যাঁ, তারপর অনেকে ফ্যামিলি আসছে একা একা একাকিনী আসছে, তারপরে দেশে একাকিনী মহিলা স্কুলে কলেজে যায়, একাকিনী সফর করে, ট্রেনে যায়, বাসে যায়, গিয়ে কলেজে পড়ে আসে। কিন্তু ইমান থাকলে পরে, পরিপূর্ণ ইমান থাকলে কিন্তু একাকিনী যাবে না, বরং তার সঙ্গে কি থাকতে হবে, হয় স্বামী না হয় মাহরাম, হয় স্বামী না হয় মাহরাম। মাহরাম কাকে বলে? হ্যাঁ কি বলে লালু, মাহরাম কাকে বলে? যাদের সঙ্গে বিবাহ চিরদিনের জন্য হারাম, শুধু হারাম বললে হবে না, যাদের সঙ্গে কোনো মতেই বিয়ে হতে পারে না। কিন্তু যাদের সঙ্গে বিয়ে হারাম, এখন আপনি আছেন, আপনার স্বামীর সঙ্গে আপনার বিয়ে হালাল? এখন হালাল না, স্ত্রী মারা যাওয়ার পর তালাক দেওয়ার পর হালাল হতে পারে, এরকম না, চিরতরে মানে কোন কালে তার সঙ্গে বিয়ে সম্ভব না, একে বলে মাহারাম। আর সেই মাহারাম সাবালক হতে হবে, না বালক একটা ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন বাজার করতে, না আমার আমি রাখা যায়নি, আমার সঙ্গে কে আছে, পাঁচ বছরের ছ বছরের একটা বাচ্চা আছে, হবে না, সাবালক হতে হবে পুরুষ যে মাহারাম হবে অথবা স্বামী হবে। কেমন ইমান ধরে আল্লাহ তালা বলেছেন এই কথা, যাতে কোন ইবতিজিং না হয়, যাতে দর্শন বলে কোন বড় কিছু না ঘটে। অন্য এক হাদিসে বলছেন, লা ইয়াহিল্লু লিমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইতিন ফাওকা সালাসা লায়ালিন ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরি ওয়া আশরা। কোন মুমিন মহিলার জন্য হালাল নয়, যার ইমান আছে তার জন্য হালাল নয় যে সে তিন দিনের বেশি শোক পালন করে, কোন কেউ মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, কদিন পালন করতে পারে শোক? তিন দিন। শোক পালন করা মানে কি? ভালো হয়তো খাবে না, ভালো সেন ব্যবহার করবে না, মাথা আঁচড়াবে না, এই হচ্ছে শোক পালন করা। তিন দিন চলবে, ঠিক আছে, তিন দিনের বেশি চলবে না মহিলার ক্ষেত্রে, তিন দিনের বেশি চলবে না। এমনিতে পুরুষের ক্ষেত্রেও তাই, পুরুষও বেশি, এখানে পুরুষের কথা বলা হয়নি, মেয়েদের কথা বলা হয়েছে। কিন্তু কোন ক্ষেত্রে তিন দিনের বেশি মহিলা শোক পালন করতে পারে? হ্যাঁ, বাদশাহ নম্বর এক। বাদশাহ নম্বর দুই কে এখন প্রশ্ন করছি না, কারণ এখন অনেক দূরে আছে। স্বামী মারা গেলে, স্বামী মারা গেলে কদিন শোক পালন করতে হয়? হ্যাঁ, চার মাস দশ দিন, চার মাস দশ দিন শোক পালন করবে। তারপরে সে সমস্ত মানে যেমন সৌন্দর্য গ্রহণ করবে, যেটা তার নিষিদ্ধ ছিল, সব কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। ব্যাস এইভাবে প্রত্যেক সুচরিত্রের সম্পর্ক কায়েম করা হয়েছে ইমানের সাথে, আর কুচরিত্রের সম্পর্ক জোড়া হয়েছে মুনাফিকির সাথে। যেমন হাদিসে বলা হয়েছে, আর বা মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, চারটি বা পাঁচটি গুণ যার মধ্যে হবে সে খাঁটি মুনাফেক হয়ে যাবে। আর মুনাফেকের ভিতরে ইমান আছে? মুনাফেকের ইমান কোথায় থাকে? মুনাফেকের ইমান কোথায় থাকে? শুধু মুখে, মুখেই ফোটানি, আমি মোমেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বলবে কিন্তু এখানে নাই, দেখবেন কাজেও নেই, এখানেও নেই। মুনাফেকের ইমান হচ্ছে মুখে, তো এই মুনাফেকের ইমান নেই, সে হচ্ছে আর কাফের থেকে খতরনাক, বিপজ্জনক। কেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফেকরা হচ্ছে জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফেকরা জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে, এরা হচ্ছে খতরনাক। চারটে বা পাঁচটে জিনিস যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফেক হবে। হ্যাঁ, কি কি? কে বলবে? কথা বললে মিথ্যা বলে, দেখবেন কথায় কথায় মিথ্যা বলে, এ হচ্ছে মুনাফেকের আলামত। নম্বর দুই, আমানতে খেয়ানত করে, আমানত রাখা হলেই দেখবেন হ্যাঁ খেয়ানত করছে। নম্বর তিন, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াদা করে করলে ভঙ্গ করে। আর নম্বর চার, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় অশ্লীল কথা বলে, রাখাল বাগালের মতো, দেখেছেন কথায় বলে গালি, বিশ্বের বহু রকমের কথা আছে। আর পাঁচ নম্বরটা কি? পাঁচ নম্বরটাই ওয়াদার কাছাকাছি, ওয়াদার কথা বলা হয়েছে কিন্তু ওয়াদার কাছাকাছি, চুক্তি করলে ভঙ্গ করে, এক হচ্ছে ওয়াদা। আচ্ছা তাহলে কালকে আসেন? হ্যাঁ ঠিক আছে আসবো। আপনি এলেন না, ওয়াদা ভঙ্গ করা হলো, কিন্তু একটা চুক্তি করা হলো যে আপনি এত টাকার বিনিময়ে এটা করবেন, এই চুক্তি আপনি ভঙ্গ না না না করবো না। কিংবা একজন আপনার রাষ্ট্রনেতার হাতে আপনি বায়াত করলেন যে আপনি আমার রাষ্ট্রনেতা, আপনার মানে বৈধভাবে আনুগত্য করবো, শেষকালে আপনি করলেন না, আপনি কি করলেন? বিদ্রোহ করলেন। এই চুক্তি ভঙ্গ করা, চুক্তি করলে চুক্তি আপনাকে, যেমন আমরা এগ্রিমেন্ট যাকে বলি, তাই না, আমরা এগ্রিমেন্ট করে এসেছি এখানে যে এখানে দেশে থাকবো, আইন মানব ইত্যাদি ইত্যাদি, তারপরে দেখছি ভঙ্গ করছে। তো এ কাজ, চুক্তি ভঙ্গ করা কাজ, কাজ মুনাফিকের কাজ। তাহলে বোঝা গেল যে যত দুশ্চরিত্রের কাজ আছে এটা কাদের? মুনাফিকদের, কাফেরদের। আর সচ্চরিত্রের সমস্ত কাজ হচ্ছে মোমেনদের। এই জন্য ইমানের সাথে সচ্চরিত্রতার খুব বেশ ভালো যোগসূত্র আছে, এবং বিশাল বন্ধন আছে, বিশাল মজবুত বন্ধন আছে, যে বন্ধন ছিন্ন হওয়ার না। যেমন আগেই বলা হলো যে একটা শিকলের একটা করার মতো, কিংবা মালার এক একটা মালার দানার মতো, যে ছিন্ন, একটা ছিন্ন হলেই আপনার মালা বেকার হয়ে যাবে, একটা ছিন্ন হলেই শিকল বেকার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন এই বন্ধন আমরা বজায় রাখতে পারি, আর এই শিকল আমাদের ভিতরে থাকে, আমরা আমাদের ভিতরে আকীদা থাকবে, আমাদের ভিতরে ইবাদত থাকবে, আমাদের ভিতরে আখলাক থাকবে, চরিত্র থাকবে, তবেই আমরা পরিপূর্ণ মোমেন হতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মোমেন বানান। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।